মৌমাছিরা গো, মৌমাছিরা গুনগুনায়ার করে কানা কানে, খোদার হে খোদার হে হেরা গো হায় আনলো পাঁচটি বানে, মৌমাছিরা গুনগুনায়ার করে কানা কানে, খোদার হে খোদার হে হেরা গো হায় আনলো পাঁচটি বানে, মৌমাছিরা গুনগুনায়ার করে কানা কানে, একরা বিসমে রব্বে কলাজে আয়াত প্রথমে লো, আয়াত প্রথমে লো হেরা গো হায় দয়ার নবী গায়ের চামড়ায় লিখে নিল, গায়ের চামড়ায় লিখে নিল 23 বছর ধরে কোরআন লেখা হলো, কোরআন লেখা হলো খোদার বাণে মোর নবীজি কমল ঢেকে রাখিল, কমল ঢেকে রাখিল সেই কোরআনে, সেই কোরআনে মধুর বাণে বলে নবী মোর নয়ন মনে, মৌমাছিরা গুনগুনায়ার করে কানা কানে, খোদার হে খোদার হে হেরা গো হায় আনলো পাঁচটি বানে, মৌমাছিরা গুনগুনায়ার করে কানা কানে, পানির বুকে পাঠালে কোরআন পানি শুকাইয়া যেত, পানি শুকাইয়া যেত জমিনের সিনায় পাঠালে কোরআন, জমিন ফেটে যেত, জমিন ফেটে যেত গাছের বুকে ফেলিলে কোরআন সইতে পারত না, সইতে পারত না পাহাড়ের সিনায় কোরআন রাখলে পাহাড় থাকত না, পাহাড় থাকত না তাই তো কোরআন, তাই তো কোরআন বর্ষিত হলো নবীর সিনায় জানে, মৌমাছিরা গুনগুনায়ার করে কানা কানে, খোদার হে খোদার হে হেরা গো হায় আনলো পাঁচটি বানে, মৌমাছেরা গুনগুনায়ার করে কানা কানে, নবিনা হলে কোরআন হয় না এ কথা সবার জানা, এ কথা সবার জানা, আল্লাহ না হলে নবী হয় না, তবে আল্লাহ কেন দিওয়ানা, আল্লাহ কেন দিওয়ানা, কোরআনের কোরআন নবী যার তুলনা হয় না, যার তুলনা হয় না, নবীর কথা নয় আলাদা, কোরআন খুলে দেখো না, কোরআন খুলে দেখো না, সমতল ভেব না ও জ্ঞানে, মৌমাছেরা গুনগুনায়ার করে কানা কানে, খোদার হে খোদার হে হে রাগো হায় আনলো পাঁচটি বানে, মৌমাছেরা গুনগুনায়ার করে কানা কানে, হায়াত আমার বাড়িয়ে দিও ও হায়াত দাতা, ও হায়াত দাতা, সিনার ভিতর গেথে দিও কোরআনের কথা, কোরআনের কথা, আমি তোমার আদনা গোলাম ইয়া গফুর রহিম, ইয়া গফুর রহিম, ইমানওয়ালা বানিয়ে তুমি মৃত্যু দিও সেদিন, মৃত্যু দিও সেদিন, রহমাতুল্লাহ রহমাতুল্লাহর এই ফরিয়াদ ফিরিয়ে দিও না, মৌমাছিরা গুনগুনায়ার করে কানা কানে, খোদার হে খোদার হে হে রাগো হায় আনলো পাঁচটি বানে, মৌমাছিরা গুনগুনায়ার করে কানা কানে, করে কানা কানে, www.anibas.in।